তার সাথে আধার কার্ড মুকায় না, কত সময় কাঠ মুকায়। চলবে কিন্তু সে যে বলছে সমন্বয় বলছে এই কথা দিকে অব আলবন কাবাসন যে ম্যাংটা বলছে ম্যাংটারের দিকে এলতাবাদ করা যাবে না। আমি 1000 টাকা যা বিক্রি করছি এবং কিনে এবং কবজা করছি একই সাথে এবং এরপরে বলছে প্রথম একটা তারা কি সমানতা তার উদ্দেশ্য কি আমি যে সময় কবজা করছি এমত অবস্থায় 1000 টাকা কবজা করছি কয়ে দিল না কবজা করার দ্বারা এমন অবস্থায় সে কত সমন করে লেছে তাহলে তার কথার কিন্তু সে বেরিয়ে গেল না। কাবস্তু কথার দ্বারা সে আর খসম রয়েছে ও আলগুনের দ্বারা তার জন্য খসম নাই ও আলগুন ব্যাগ দ্বারা সমন হলে তার কথা গুলো না বললো। হ্যাঁ ও কাবস্তু বুঝছে যেন কয়েদের সাথে আমি 1000টা বিক্রি করছি এমত অবস্থা যখন দেখো বিক্রি করলে তুমি আমি 1000টাকা নিয়ে নিছি হাল দোলালে নাকি কি হয় কয়েদ হয় আর ও কাবস্তু দেখি হাল আরে ও কাবস্তু হ্যাঁ বলতে কেন পাও আর আমি প্রথম সে করছি আমি বিক্রি করছি 1000-এর বিনিময়ে তাহলে এক কারণ হলো না এক কারণ হয়েছি নি তাহলে তার কথা তো অর্থ সবার সাথে দিচ্ছি তো বকাবস্তু সমানো দ্বারা তার উদ্দেশ্য কি এই দায়িত্ব থেকে বলে এই তার এই কথা তার কেন তার একটা একটা সবার সাবে দিয়েছে প্রথম হচ্ছে কেডা ভাই এবারে বকাবস্তু সমানো যে বলার দ্বারা এমন অবস্থায় সে কি হয়েছে না তার কথা গ্রহণযোগ্য হবে না। আর এখানে বলতে যে আমি 1000টা বিক্রি করছি এমন অবস্থায় এটা কবজা করছি বলতে কোনো এতবার নাই আর প্রথম জোরতে সে খসম রয়েছে কিন্তু তার উদ্দেশ্য কি নিজেকে নিরাপদ রাখা তার এই নিরাপদ থাকতে পারবে না ছবি তার মেয়েদের পুরো দায়িত্ব বলছে ভাই এই মেয়েদের পুরো বিনিময় হতে সরাবি করবে ভাই আচ্ছা ফসল আলাদা ভাবে ডেলিভারি করতেছে কেন? আকামে মজবুর থেকে বাইরে বলে যে মজবুর আকামে যেতে আস কেন মজবুর হয়েছে কি সপ্তাহ সবার থেকে সবার এখন এবং মা ইফাদুর যে গেছে বিমা ইফাদুর মজবুর ইচ্ছে তারে বিমা ইফাদুর ইচ্ছে তার আকামে মজবুর ইচ্ছে কে ভাই আস কতরু পরিবারে বিনিময়ে নিতে পারবে প্রশ্ন হয়েছে না বিরতি কে ভাই তার আকামে মজবুর কিভাবে শোভা করতে পারবে কিনা থেকে তার আসলে আলাদা হিসেবে বর্ণনা করছে আর তাদের আলাদা বছর হিসেবে কি বর্ণনা করছে ساکت کر دیے بائے مختلف سے بادل سمن کو بائے مختلف کے انکت سمن کی تاکہ تاکہ مفت انکشت ভাইয়ের যদি মুস্তারিকে পূর্ণ মূল্য থাকে না জেনারেল হাসপাতাল বা কেউ কেউ ভাস্কা মাফ করে বুঝলি ভাস্কা ভাস সমন তো সাকেত কর দেনা যে লায়ক হোক আস্তে আর কি আস্তে আগে তো মূল আগ্রহ ঠিক আছে লাগবে যেন আমি সমন মাফ করে দিলে সমন আংশিক মাফ যদি করে দিলে আর আংশিক হয়ে গেল না একদম দিনে কার সাথে লাগবে বল কেন জেন না সমান মা বাকিয়া মাফ করে দেওয়ার পরে যে চার হয়ে গেছে এটা সমান কাউকে সমান মা বাকি রাখা মা এত সাক্ষাৎ করার পরে যেটা থাকবে তিনি কি হবে সমান কাদা ইজা খাতা বাদা মা খাদা হর শুধু ইয়া হত্ত আনি শুধু এসেই আগার যে সাক্ষাৎ কাজে বাদ লেনে লেনে নে সুফি নে সমন কে বাদ নে যে সুফি সমনের বিনিময়ে কি জুড়ে নিয়ে গেছে এরপরে কি করছে কে মাফ করেছে ভাই কাকে তাহলে যে মেয়েটা সাইকেল করেছে আমরা সমনের কবজ মাফ করে এলো মাকে সরিপিকা এতুল পূর্ণ সাইকেল করে বাদার কবজরও বাদা মা খাদা সবির সমান সবির সবির সমান দিয়া জমিন নিয়ে গেছে এর ফলে মাফ করে থেকে বাইরে কাকে তাহলে মত অবস্থায় এতটুকু পরিমাণ কাছে থেকে থাকে তবে হাত তা ইয়ের কে আলাই ঘাতক কে অবস্থা রুজু করে গা সবির তিনি সমান কো বিদারি কারপাদা দিসমাতা বখালার হাত বখালার যা হ্যাঁ কেন এত জমিন সবার একমত তাকে মোস্তারি হিসেবে হেবা দলিল করে দানপত্র দলিল করে না যেমন শোভা না করতে পারে বেলা সমন আংশিক যদি মাপ করে দেয় আস্তে আগের সাথে গিয়ে রাহে করে আর পূর্ণ মাপ করে দেয় আগ্রহ নেই আর আগ্রহ তথা কোনো চুক্তি তো নাই কেন যদি বাইয়ের মোস্তারিকে পূর্ণভাবে মাফ করে দেয় হেবা হয়ে দেখা আগতে বাই আছে আর যদি কি আর কি করে পূর্ণ মাফ করে দিছে কিন্তু হেবা করার উদ্দেশ্য না তাহলে বাইরে কি ফাঁসি দিয়ে দেবা যাতে আগদার রয়েছে আগদার হয়ে না আসতে আগদের সাথে কি তো লাগবে তো মূল ফল হয় নাই কে সাথে রাহে করবে দাদা মতো অবস্থায় কি হবে না হককে সভা করতে পারো না কেন হককে সভা করতে গেলে বাইফ হইতে হবে এই সুরতের বাইফ সবুত নাই দেখা যায় এখানে হককে সভা হবে হ্যাঁ এখানে তো কুল মাফ করছে সফি নেওয়ার পর কুল কুছি গিয়ে ভাই কুল কুছি এই যে দাদা মা খাজা সফি হ্যাঁ আগে তার ব খেলা করে আলাদা করছে না ভাই আরে এটার সাথে রব্বর কাছে ব খেলাপের সাথে ওইব চলো ভাই ওয়াইন জাদার মুসলিম ভাই লাগে তাহলে জীবন জাদা চলো এখন কে যদি 3-2 লাখ দেয় 1 লাখ টাকা বাড়িয়ে দিচ্ছে তৈরি বলে থেকে বোকাজ দলিল করে না হককে ধোবা করবো লাখ তো দলিল দেয় 3 লাখ দলিল করে বাঁচা যায় 5 লাখ এতবার করলে ক্ষতিগ্রস্ত কে হবে প্রথম বিক্রি কত হয়েছে বাজার ভাই 3 লাখ আরে বাজার ভাই কত লাখ কইল সে মাদুনা জাতির সাথে নেওয়া তার জন্য হককে কি হিসেবে ভাই সুরত হরণ বেচ্ছিল, এখন আবার নতুন করে বাঁচছে এই বাইরের মস্তরি। এই আকসার আমি সমরা আকসার কেতার সমরাম বলকে ইয়া লাদিন নিয়োগ বিক্রিয়ে হাত তা কান লাইয়া খুলে সমরাম বল ইয়া তো কে হক কে ছবি কে লেনা ও তার কো সমরাম বল কে বল গে নিমা বিনা কথা আদা জেসা কে বয়ান কিয়া এসে গিয়ে দিয়ে তাই না দাওয়াতুল ক্যাম আগার ফরেদ কে লেবে কিছু দার তো আরস কে হওয়ার পাঁচটা গ্রামের বিনিময়ে কিনে ভাই তিনজন চায় একটা ফরেদ করে কয়টা কিছু চার বিনিময়ে পাঁচটা গ্রামের দুইটা দল আরস না ভাই হ্যাঁ বাবুর ক্যাম বলতে কি দার মিছিল মার্কেটও পাওয়া যায় না দাওয়াত তোর ক্যাম আর দার মিছিল মার্কেটও পাওয়া যায় না দাওয়াত তোর একটা বিল্ডিং এর বাড়ি যত মন চাউল দিয়া যত কি করছে তার জন্য মানে ঘর অধিকার কি করেছে মা তামাল্লা কাউ জো মা জো মালিক পর কে না মুস্তাফিস্তাই মুস্তাফি যে মেকদারে দ্বারা তারে মালিক দিছি এত মেকদার তার জন্য ছবি তৈরি করছে তার জন্য ছবির জন্য ছবি এই দ্বারের মালিক যে পরিমাণের দ্বারা সে কি দিছে মালিক হইছে এটুকু পরিমাণে হকে সভা করে নেওয়ার জন্য হকে সভা করে নেওয়ার অধিকার কে দিয়েছে এটাকে বাস্তবায়ন করার জন্য সম্ভাব্য যা বাস্তবায়ন করা বেকাদর যেতে মমকিন হোক বেকাদর মমকিন হবে যতর যেরকম দাওয়াত অঞ্চল দাওয়াত মিছিলের খালা করে দেয় প্রেমত অবস্থায় জীবনের দাওয়াত ধরে তার মিছিল দিতে হবে না। কেবল যদি সাল জিনিসকে হালা করেছে, যেরকম মশাল তো মশলা, তুমি গোলাম না, তুমি বাসমন আজকে হালা করে নিয়েছো, ফিরে নিয়েছো, তাহলে তোমার জরিমানা বাজার হয়, এই ধরনের ভাগ পাওয়া যাবে না। তার মিছিল আছে, তাহলে মিছিল দিতে হবে। এক ক্লাবের জোরতে যেরকম দাওয়াতুল আমসালে তার মিছিল দিতে হয়, দাওয়াতুল কেয়ামত দিকে কিমত দিতে হয়, তোর তোর সুপার মধ্যে যদি মুস্তারি দাওয়াতুল আমসাল দিয়ে যদি কি খরিদ করে দেন তার মিছিল দিতে হবে, দাওয়াতুল কেয়ামের বিনিময়ে যদি খরিদ করে তার কিমত দিতে হবে। হ্যালো ভাই, তুমি কম বেশি হয়, আরে এখানে বাজারে থাকেন আমাকে দিন দেন, তাহলে তোকে নেন চারটা শুরু বলুন, শুরু নিজে চল্লিশ টাকা করে দিল, তাহলে এটা শুরু বলুন, তুমি এত বার আছে এইদিকে কি আর যদি যেটা সংজ্ঞা হিসাবে আছে মোতা কারাগার, হাজু দিয়ে মোতা কারাগার এর দাওয়াত অর্থ আছে, হাজু দিয়ে মোতা কারাগার এটা কাতে গেবে ওয়াইন বাহা আকারান বি আকারি আকাদা শুধু একটা জমিন আরেকটা জমিনের বিনিময়ে বিক্রি করছে, এই দুটো জমিনের হক সুখের দাবিদার আছে, এই দুটো জমিনের হক সুখের দাবিদার আছে, তাহলে কেম নিব প্রথম জমিনটা মোস্তারি থেকে যে হকের শোভা করে নিত স্যার বাইরের জমিনটা, তাহলে মতো অবস্থা এখন দেখতে হবে মোস্তারি কিসের বিনিময়ে কিনছে, একটা জমিনের বিনিময়ে না কেউ কিনার মূল্য করতে পারছে, কেউ মূল্যের বিনিময়ে ওই ব্যক্তি হকের শোভা দাবি করবে, কারণ মোস্তারি তো আবার বাইরের কাছে কত জমি দিচ্ছে, এই জমিনের মূল্য কতটুকু হইতে পারে, এত মূল্যের বিনিময়ে আপনার সবার দাবি করতে পারবে বাইক দুইটা জমিন কিনছে ভাই সবার কত হয়েছে, দুটো জমিন কিনছে দুটো জমিন আপনার সবার দাবি রয়েছে, অনেকটা কিন্তু একটা সময় একটা মবিনা মোস্তারির জমিনটা এই হিসাবে দেখি ভাই মবিনা বাইক আছে কি করছে, আবার বাইক কিনছে এই হিসাবে দেখি ভাই সমান না, তাহলে বিক্রি করব যে যে জমিনটা মোস্তারি হাতে গেছে এই জমিনের মূল্য কত আছে, এই মূল্যের বিনিময়ে সুরক্ষা করে দাবি করবে, বাইরের কাছে যে জমিনটা গেছে এই জমিনের মূল্য কত তার বিনিময়ে কী করবো হকে সবার কী করবে দাবি করবে, ওই বা আকারণ বি আকারিন আকার ব্যয় জমিন তো জমিনকে আওয়াজ নেয়, আকাদার ছবি ও যে এলাকার ছবি কুল্ল ওয়াহিদিন মিন হুমা হারিয়ে কোন দুরম এসে বিকি মাতাল আকার দোসিকে কি মাত কাবাজ, তাইলে দুটো জনের জন্য আকাশবার দুটো জমি আকাশবার দাবি রয়েছে, তাহলে একটা সমান একটা কিলোর ভাই মবিল, তাহলে যেটা মবি ছে এটা সমানের অবধি নিল না, তাহলে এই জমিটা দাম কত, এটা বিনিময় যত মূল্য হয় অত মূল্য দেওয়া হবে, কে নিব সবই না নিব, কেন প্রত্যেকটাই সমান হয়েছে প্রত্যেকটাই সম হয়েছে, আর দুটো কি হককে সবার দাবিদার দুইজন ইচ্ছে জানো কাউকে এক দূসরে বদল হ্যাঁ এই যে দাওয়াত তোর ক্যাম হ্যাঁ এটা দাওয়াত লামসান এটা কি দাও তোর ক্যাম ভাই যা খুঁজো হবি কে মাতি বস দে দে উসকি কিমত কে আওয়াজ নেই, চলো ভাই অনেক বড় লোক একটা হিসাবে আমার প্রতিদিনের ভোট দেওয়া রয়েছে। দাওয়াত আজকে সবক বুঝো গেল আরে সে দাবি করছে তুমি যা দিস আরো বাহি হয়েছে আমি সমন আগে করছি কি বাজার আগে দারের বেচার করছে না কাবত্ব সমনের ফলে বসছে না আইন কাবত্ব সমনা আগে বসছে না তো কাবত্ব সমনের দ্বারা তুমি তাদের পাই রয়েছি আমি পাই বলছি রাজা কি আর ফসলের মধ্যে আছে ফসলের মধ্যে সে নাই তাহলে সে যে ফলে বলছে হাজার কত করছি এ কথার কোনো দাম নাই তার জন্য সাবিত হয়েছে প্রথম থেকে খসম না কেন তখন ঝাল ডুবে হয়ে গেল না ফাইল মধ্যে